জগতর নাথ আহি জগন্নাথ ভক্ত ধন ভাগ গ্রাহি হজি যাই মুজি মজি যাই মুজি শ্রীমুখ মাধুরীকু চাহি জগতর নাথ আহি জগন্নাথ ভক্ত ধন ভাব গ্রাহি জগতর নাথ আহি জগন্নাথ ভক্ত ধন ভাব গ্রাহি হজি যাই মুজি মজি যাই মুজি শ্রীমুখ মাধুরী চাহি জগতর নাথ আহে জগন্নাথ জগতর নাথ।